কেনো পিরিতি বারাইলারে বন্ধু সেরে যাইবা যদি কেনো পিরিতি বারাইলারে বন্ধু সেরে যাইবা যদি কেমনে রাখিব তোর আমার আপন ঘরে পাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা বারাইলারে বন্ধু ছেড়ে 在帮助